الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধি সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিশীন মা বোনেরা, আমরা বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি আমরা সবাই এক আল্লাহর বান্দা, আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই কথাটার স্বীকৃতি দিয়েছি আমাদের ইসলাম ধর্মের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মই হল একমাত্র আল্লাহ আমাদের মাহবুদ, আমরা তার বান্দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মর্মই হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি প্রেরিত, আমরা তার উম্মত। এই কালেমার আরো সংক্ষিপ্ত মর্ম হল এই কালেমার মাধ্যমে আমরা স্বীকৃতি দিয়েছি, ঘোষণা করেছি আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, আর তরিকা অনুসরণ করব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর নবী রাসূলকে পাঠিয়েছেন ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবীর অনুসারী উম্মতেরা এক আল্লাহর এবাদত করেছেন, কিন্তু আপন আপন যুগের নবীর পদ্ধতি অনুসারে করেছেন। নূহ আলাইহিসসালামের উম্মতেরাও এক আল্লাহর এবাদত করেছেন, কিন্তু নূহ আলাইহিসসালামের পদ্ধতি অনুসারে করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের উম্মতেরাও এক আল্লাহর এবাদত করেছেন, কিন্তু ইব্রাহিম নবীর পদ্ধতি অনুসরণে করেছেন। মূসা আলাইহিসসালামের উম্মতেরাও একই আল্লাহর এবাদত করেছেন, কিন্তু পদ্ধতি অবলম্বন করেছেন হযরত মূসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের উম্মতেরাও একমাত্র আল্লাহর এবাদত করেছেন, কিন্তু তরিকা অবলম্বন করেছেন, নিয়ম পদ্ধতি অবলম্বন করেছেন হযরত ঈসা আলাইহিসসালাম। এই হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও এবাদত করবে এক আল্লাহর। এবাদতের নিয়ম পদ্ধতি অবলম্বন করবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তার এবাদত করার জন্য, আর নবী রাসূল পাঠিয়েছেন কিসের জন্য? এবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। যে নবী তার উম্মতকে এক আল্লাহর এবাদতের যে নিয়ম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, উম্মত সেই নিয়মে আল্লাহর এবাদত করলে, উম্মত সেই পদ্ধতিতে আল্লাহর এবাদত করলে সেই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যেমন হযরত মূসা আলাইহিসসালাম তার উম্মত ইহুদিদেরকে এবাদতের নিয়ম শিক্ষা দিয়েছেন, বাইতুল মুকদ্দাসকে কেবলা সাব্যস্ত করে সেই দিকে আল্লাহর এবাদত করবে, আল্লাহকে সিজদা করবে। তাদের জন্য বাইতুল মুকদ্দাসকে কেবলা সাব্যস্ত করে এবাদত করাই নিয়ম ছিল। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম শিক্ষা দিয়েছেন খানায়ে কাবাকে কেবলা সাব্যস্ত করে সেই দিকে নামাজে আল্লাহকে সেজদা করতে হবে, রুকু করতে হবে। এই নিয়মে করলেই আল্লাহর কাছে আমাদের এবাদত গ্রহণযোগ্য হবে। তা না হলে আল্লাহ তো সমস্ত জগৎ জুড়ে বিরাজমান, জগতের এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। নাকি আপনারা মনে করেন যশোরে আল্লাহ নাই? আল্লাহ তো সবখানেই আছেন। এ মর্মে আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই তোমাদের সাথে থাকেন। অন্য আয়াতে বলেন, قل لله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন। তোমরা যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ আছেন। এই হিসাবে আল্লাহকে যে কোনো দিকে সেজদা করা যুক্তিসঙ্গত হওয়ার কথা ছিল, কিন্তু মুসলমান পূর্ব দিকে আল্লাহকে সেজদা করলে সেই সেজদা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মুসলমান উত্তর দিকে নামাজ পড়লে সেই দিকে রুকু সেজদা করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মুসলমান দক্ষিণ দিকে নামাজ পড়লে রুকু সেজদা করলে সেই নামাজ সেই রুকু সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? দক্ষিণ দিকে আল্লাহ না থাকার কারণে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, তাহলে দক্ষিণ দিকে সেজদা করলে গ্রহণযোগ্য হবে না কেন? এটা আমাদের নবীর শিক্ষা দেওয়ার নিয়ম নয়, এটা আমাদের নবীর তরিকা নয়। আমাদের নবীর মাধ্যমে আমাদের জন্য আল্লাহ যে সেজদাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেটার নিয়ম শিক্ষা দিয়েছেন, পূর্ব দিকে নয়, উত্তর দিকে নয়, দক্ষিণ দিকে নয়, বাইতুল হারাম খানায় কাবা যেদিকে নাই সেদিকে নয়, খানায় কাবা যেদিকে আছে সেই দিকে আল্লাহকে সেজদা দেওয়া, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা নিয়ম, একটা পদ্ধতি। আশা করি আপনারা এই সামান্য উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছেন, দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য, আর নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর এবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। যে নবীর উম্মত সেই নবীর শিক্ষা দেওয়া নিয়ম মতে, সেই নবীর শিক্ষা দেওয়া তরিকা মতে, সেই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে আল্লাহর এবাদত করতে হবে, সেই এবাদতটাই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই হিসাবে আমরা মুসলমান উম্মতেরা বর্তমান দুনিয়ার কোন নবীর তরিকা অনুসরণে, কোন নবীর নিয়ম অনুসরণে এক আল্লাহর এবাদত করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যে নবীর নিয়ম পদ্ধতি বা তরিকা অনুসরণে আল্লাহ এক আল্লাহর এবাদত করব, সেই নবীর পরিচিতিটাও মোটামুটি ভাবে আমাদের জানা থাকা দরকার। আমি আমাদের নবীর পরিচিতি এর সামান্য কিছু, আমাদের নবীর পরিচিতি সম্পর্কে সামান্য একটু আলোকপাত আপনাদের সামনে তুলে ধরার জন্য কোরআন শরীফের সর্ববৃহৎ সুরা, সর্বমোট 114 সুরার মধ্যে সবচেয়ে বড় সুরা সূরাতুল বাকারার প্রায় মধ্যভাগ থেকে এক আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মোটামুটি একটা পরিচিতি তুলে ধরেছেন। এই আয়াত পূর্ববর্তী কয়েক আয়াত সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালামের সম্মিলিত একটা দুয়ার বিভিন্ন অংশ। আল্লাহ যে সমস্ত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন তাদের সংখ্যা ছিল লাখেরও বেশি, তাদের সকলের বিবরণ আল্লাহ কোরআনে দেন নাই, মাত্র কিছু সংখ্যক নবী রাসূলের বিবরণ কোরআনে দিয়েছেন, আর অধিকাংশ নবী রাসূলগণের বিবরণই কোরআনে দেওয়া হয় নাই। কারণ লক্ষাধিক নবী রাসূলগণের বিবরণ কোরআনে দিতে গেলে কোরআনের বলিও শুধু নবী রাসূলগণের বিবরণ এই বর্তমান বলিওমের চেয়ে কয়েক গুণ বেশি বলিওম হয়ে যেত। এই জন্য মাত্র অতি অল্প সংখ্যক কিছু নবী রাসূলগণের বিবরণ কোরআনে দেওয়া হয়েছে। যে সমস্ত নবী রাসূলগণের বিবরণ কোরআনে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন প্রসিদ্ধ নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণের একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যন্ত মর্মান্তিক একটা প্রতিকূল পরিবেশের ভিতরে জন্ম দিয়েছিল। পরিবেশটা এই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেক আগে দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন। নূহ আলাইহিস সালাম এই দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ করেছিলেন 950 বছর। 950 বছরের দাওয়াতে মাত্র 40 জন মানুষ আল্লাহর পথে এসেছিল, আর বাকি সমস্ত মানুষ বিপদগামী হয়ে গিয়েছিল। অবস্থা দেখে হযরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত বিচলিত হয়ে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি বিচলিত হবেন না, এই 40 জন ছাড়া এই দুনিয়ার আর কোনো মানুষ, এরা এদেরকে যতই আপনি দাওয়াত দিন না কেন আমার পথে আসবে না, আমি আলেমুল গায়েব হিসাবে এদের ভবিষ্যৎটা আমি জানি, এদের কেউ আর আমি আল্লাহর পথে ফিরে আসবে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا হে আল্লাহ, এরা যেহেতু আর ইমানের পথে আসবেই না, সুতরাং এদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো সার্থকতা নাই, বরং এরা যদি আরো কিছুদিন বাঁচতে পারে তাহলে এদের গড়ে যে সমস্ত মানব সন্তান জন্ম নিবে তাদেরকেও এরা বিপদগামী করে ফেলবে। বিপদগামী হয়েছে নিজেরাই হোক, আর কোনো মানব সন্তানকে যেন বিপদগামী করতে না পারে সেই স্বার্থে এদেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়া হোক। দোয়ার ভঙ্গিটা বুঝে থাকলে আপনারা কি মনে করেন এটা একটা বদ্দোয়া ছিল? এদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার ব্যবস্থা ছিল, এরা যেন আর কোন মানব সন্তান জন্ম দিয়ে বিপদগামী করতে না পারে সেই স্বার্থে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছিল। দোয়া আল্লাহ কবুল করলেন, বিশ্বজুড়ে বন্যা হইল। শুধু নূহ আলাইহিস সালামের অনুসারী 40 জনকে নিয়ে তিনি আল্লাহর নির্দেশে নির্মিত কিস্তিতে আরোহণ করলেন, আর বাকি সবগুলি মানুষকে আল্লাহ তৎকালীন আবাদী দুনিয়ায় বন্যা দিয়ে এই গজবের বন্যার পানিতে ধ্বংস করে দিয়েছেন। অতঃপর এই 40 জনের আর কারো আওলাদ, আর কারো সন্তানাদি দুনিয়াতে টিকে নাই, শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের তিন ছেলে হাম, সাম, ইয়াফিস, তিন ছেলের আওলাদের দ্বারা দুনিয়াটা আবার সম্পূর্ণ নতুন ভাবে আল্লাহ আবাদ করেছে। সেই নূহ পয়গম্বরের তিন ছেলের আওলাদেরা দুনিয়াটা নতুন ভাবে আবাদ করতে গিয়ে তৎকালীন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শহর হিসাবে এরা পরিকল্পিতভাবে একটা শহর গড়ে তুলেছিল। কুরআনের ভাষায় সেই শহরটাকে বাবেল শহর বলা হয়েছে। আধুনিক বিশ্বের মানচিত্রে ইরাক নামক যে দেশ আছে সেই দেশের অন্তর্ভুক্ত ছিল নূহ পয়গম্বরের তিন ছেলের আওলাদের দ্বারা নির্মিত তৎকালীন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাবেল শহর। বর্তমান দুনিয়ার কোন দেশের অন্তর্ভুক্ত ছিল? ইরাক। পরবর্তীতে এক সময়ে সেই বাবেল শহরের অধিপতি হয়েছিল বাদশা নমরুদ। বাদশা নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন, তোমার শহরের বাসিন্দাদের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে। বাদশা নমরুদ নিজে খুদা হওয়ার দাবি করত, দেশের মানুষকে আল্লাহর ইবাদত করতে দিত না, নিজের দাস, নিজের বান্দা, নিজের গোলাম বানিয়ে রাখে। তাই আল্লাহ বাদশা নমরুদকে স্বপ্ন যুগে নির্দেশ দিয়ে দিলেন, ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন, তোমার বাবেল শহরের বাসিন্দাদের মধ্যে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে যেই ছেলের কারণে তোমার খুদাইও দুলিশ্বাত হবে, তোমার বাদশাহীও দুলিশ্বাত হবে। এই স্বপ্নের মর্ম জানার সাথে সাথে বাদশা নমরুদ তার বাবেল শহরে আইন জারি করে দিল, আজ থেকে আমার বাবেল শহরের কোন বাসিন্দা সন্তান জন্ম দিতে পারবে না। এটা হল পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ আইনের সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন। এই দুনিয়াতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করে বাদশা নমরুদ। নমরুদের আগে এই দুনিয়াতে আর কেউ জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করেন। মুসলমান হিসাবে আপনাদের এই কথাটাও স্মরণ রাখা দরকার যে এই দুনিয়াতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করেছিল কে? নমরুদ, বাদশা নমরুদ আইন জারি করল, আমার বাবেল শহরে আজ থেকে কেউ কোন সন্তান জন্ম দিতে পারবে না। এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য নমরুদ যে লোকটাকে ডাইরেক্টর নিয়োগ করল, মহাপরিচালক নিয়োগ করল, সেই লোকটার নাম ছিল আজর। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমি যে সন্তানকে জন্ম দিয়ে পাঠাবো তোমাকে ভবিষ্যৎবাণী দিয়েছি স্বপ্নযুগে, ওই ছেলেটার জন্ম বন্ধ করার জন্য জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করেছ আর আজরকে তার মহাপরিচালক সাব্যস্ত করেছ, তোমার নির্ধারিত ডাইরেক্টরের ঘরেই আমি আমার সেই সন্তান জন্ম দিয়ে পাঠাবো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো বিশিষ্ট পয়গম্বরকে নমরুদের ডাইরেক্টর আজর ঠাকুরের ঘরে জন্ম দিয়ে পাঠাইলেন। অনেকের মনে অনেক সময় প্রশ্ন জাগে, আজর ছিল মূর্তি পূজারী, আজরের মতো ঠাকুর, আজরের মতো দেবতা পূজারী, আজরের মতো নমরুদের অনুগত ব্যক্তির ঘরে আল্লাহ এত বড় বিশিষ্ট পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠালেন কেন? এই হইল তার রহস্য। কারণ আজর ঠাকুরকে নমরুদ আগের থেকেই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানিয়ে রাখছিল, এই ইব্রাহিম যেন জন্ম হতে না পারে, ইব্রাহিমের জন্ম বন্ধ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের জন্ম বন্ধ করার জন্য যে আজরকে ডাইরেক্টর করা হইল, সেই আজরের ঘরেই ইব্রাহিম পয়গম্বরকে জন্ম দিয়া বানাই। ইতিহাসের অংশটা বুঝে থাকলে আমি আশা করি আপনারা অনুধাবন করতে পারছেন ইব্রাহিম পয়গম্বরের জন্মটা কত বড় জটিল মুহূর্তের জন্ম ছিল, কত বড় প্রতিকূল পরিবেশের জন্ম ছিল। সেই প্রতিকূলতার ভিতর দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরের দেশে, নমরুদের দেশে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর, অতিবাহিত করার পর, এক পর্যায়ে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, তাতেও নমরুদ বিফল হইল। আল্লাহ নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডকে নির্দেশ দিয়া বলেন, ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, নমরুদের প্রজ্বলিত আগুন, তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, খুব বেশি ঠান্ডা হয়ে যাও বলেননি, আল্লাহ বলেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর নির্দেশে আগুন যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল, নমরুদ যখন দেখে ইব্রাহিমকে তো আগুন জ্বালাচ্ছে না, নমরুদ আগুনকে প্রশ্ন করে, ওরে আগুন, সারা জীবন যারে পাইলি তারে জ্বালাইলি, আজকে আমার দুশ্মন জ্বালাতে দিলাম, জ্বালাস না কেন, আজকে কি তোর জ্বালানি ক্ষমতা নষ্ট হয়ে গেল? তাৎক্ষণিকভাবে আল্লাহর কুদরতে আগুনের জবান খুলে গেল, আগুনের বাক শক্তি, আগুনকে আল্লাহ বাক শক্তি দান করে দিলেন। সঙ্গে সঙ্গে আগুন নমরুদের প্রশ্নের জবাবে বলে, গুফতে আতিস মান হামানাম আতিসম আন্দারা তা তুবে বিনিতাবিসম, আমার দাহন ক্ষমতা নষ্ট হয়নি, আল্লাহর স্পেশিয়াল নির্দেশে আমি ইব্রাহিমকে জ্বালাচ্ছি না, এতে যদি আমার জ্বালানি ক্ষমতা সম্পর্কে তোর সন্দেহ থাকে তুই আসি দেখ আমি জ্বালাতে পারি কিনা। এই ঘটনার থেকে আমি আশা করি আপনারা অনুধাবন করতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সংঘর্ষে নমরুদ কত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, সম্মানজনকভাবে পরাজিত হয়েছিল না লাঞ্ছিত হয়ে পরাজিত হয়েছিল, লাঞ্ছিত অপদস্থ হয়ে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরাজিত হয়েছিল। শেষ পর্যন্ত এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি নমরুদের দেশ থেকে, নমরুদের দেশটা বর্তমান বিশ্বের মানচিত্রে কোন দেশের অন্তর্গত ছিল? ইরাকের, এটা স্মরণ রাখবেন। তুমি নমরুদের দেশ থেকে বাবেল শহর থেকে হিজরত করে নূহ পয়গম্বরের দ্বিতীয় ছেলে শামের আওলাদেরা দুনিয়ার যে এলাকা আবাদ করেছে সেই এলাকায় চলে যাও। নূহ পয়গম্বরের দ্বিতীয় ছেলে শামের আওলাদেরা তৎকালীন দুনিয়ার যে এলাকা আবাদ করেছিল ওই এলাকাটাকে শামের নামে নামে মুলকে শাম বলা হইত। প্রাচীন ইতিহাসে পাওয়া যায়, আগে পর্যন্ত পুরাতন ইতিহাসে পাওয়া যায়, পৃথিবীর ইতিহাসে একটা দেশের নাম ছিল শাম দেশ। যে নূহ পয়গম্বরের দ্বিতীয় ছেলে শামের শামের নামে নামে এই এই এলাকার নাম হয়েছিল, কিন্তু আধুনিক বিশ্বের মানচিত্রে আপনারা শাম দেশ নামে কোনো দেশের নাম পাবেন না। আধুনিক বিশ্বের মানচিত্রে প্রাচীনকালের শাম দেশটাকে আধুনিক বিশ্বের মানচিত্রে সিরিয়া নামে অভিহিত করা হয়। সারমর্ম এই দাঁড়াইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের অন্তর্গত বাবেল শহর থেকে তৎকালীন বিশ্বের শাম দেশ আধুনিক বিশ্বের সিরিয়ায় হিজরত করে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় হিজরত করে যাওয়ার পর সেখানে হযরত ইব্রাহিম পয়গম্বরের প্রথম ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী আওলাদের মধ্যে কয়েক হাজার বৎসরের ভিতরে আর কোন নবী রসুল জন্মগ্রহণ করেন, কিন্তু ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম তার আওলাদের মধ্যে আল্লাহ হাজার হাজার নবী রসুল পাঠাইছেন। আমি ভূমিকা স্বরূপ মুহাম্মাদুর রসুলুল্লাহ আমাদের নবী মুহাম্মাদুর রসুলুল্লাহর পরিচিতিটা সুস্পষ্টভাবে আপনাদের সামনে পেশ করার জন্য ভূমিকা স্বরূপ ইতিহাসের গুরাত থেকে যে কথাগুলি রাখতেছি যদি আপনারা কথাগুলি স্মরণ রাখতে পারেন তাহলে সামনের আলোচনাগুলি বোঝা ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বরের প্রথম ছেলের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের আওলাদের মধ্যে সন্তানাদের মধ্যে আল্লাহ কয়েক হাজার বছরের মধ্যে কোন নবী রসুলকে জন্ম দিয়া পাঠান নাই। ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানাদিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নবী রসুল পাঠাইছেন। সামান্য একটু আভাস দিই আপনাদের, ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ইনি নিজে নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বারো ছেলে ছিলেন, বারো ছেলের প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা। তার নামে নামেই বর্তমান দুনিয়ার ইহুদিরা ইহুদি নামে নামকরণ করেছে নিজেদেরকে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বারো ছেলের একাদশ ছেলের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। দেখা যাইতেছে হযরত ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। হাজার বছরের ভিতরে আল্লাহ একজন নবী রসুল জন্ম দিয়া পাঠালেন। দ্বিতীয় ছেলেরা যারা তারাই কোরআনের ভাষায় বনি ইসরাইল নামে পরিচিত, আর আমাদের পরিভাষায় এদেরকে ইসরাইলি বলা হয়, ইসরাইলি। এদের বংশগত পরিচয় এরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের খানদান। এদের ধর্মীয় পরিচয় দুইটা, এই ইসরাইলিরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুই ভাগে বিভক্ত। একদল ইহুদি যারা হযরত মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবিদার, আর একদল খ্রিস্টান যারা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবিদার। এরা যখন দেখল আল্লাহ সমস্ত নবী রসুল এদের গোষ্ঠীতে জন্ম দিয়ে পাঠাচ্ছেন, এদের বংশধরের মধ্যে সমস্ত নবী রসুলগণের জন্ম হচ্ছে, তখন তারা তাওরাত এবং ইঞ্জিল কিতাবের বিবরণ মতে যখন জানতে পারল আখিরি জামানার নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হবেন, তার দ্বারা দুনিয়ার এত বিপুল পরিমাণ মানুষ আল্লাহর দাওয়াত গ্রহণ করবে, আল্লাহর প্রতি আসবে, যে পরিমাণ মানুষ সকল নবীর সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহর দাওয়াত গ্রহণ করেনি, এই সমস্ত কথা যখন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সম্পর্কে ইহুদি খ্রিস্টানেরা তাদের নবী মুসা এবং ঈসা আলাইহিমাসসালামের কাছে নাযিলকৃত তাওরাত এবং ইঞ্জিল কিতাবের বিবরণের দ্বারা যখন জানতে পারল, তখন তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগল, ওয়াকানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। হে আল্লাহ, সেই তাওরাত কিতাবের বর্ণিত শেষ নবীকে, সেই ইঞ্জিল কিতাবের বর্ণিত শেষ নবীকে আমাদের যুগে পাঠিয়ে দাও, যেন তার সহযোগিতায় আমরা খুদা দ্রোহীদের মোকাবেলায় যুদ্ধে বিজয়ী হতে পারি। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, সামনের কথাটা বোঝার জন্য আগে একটু বলুন তো দয়া করে, এই নবীর জন্মের জন্য ইহুদি খ্রিস্টানেরাও আল্লাহর কাছে দোয়া করেছিল কিনা? শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে জন্ম দিয়া পাঠালেন, কিন্তু ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলের আওলাদে নয়, প্রথম ছেলে ইসমাঈলের আওলাদে, যাদের আওলাদে হাজার কয়েক হাজার বৎসরের ভিতরে একজন নবীও জন্ম গ্রহণ করছেন না, সেই ইসমাইলের আওলাদে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়ে পাঠালেন। এরা কল্পনাও করতে পারে, এরা ভাবতেও পারে নাই যে ইসমাইলের আওলাদের মধ্যে কয়েক হাজার বৎসরের ভিতরে একজন নবীও জন্মগ্রহণ করেন নাই, সেই ইসমাইলের আওলাদে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবেন, এটা তারা কল্পনাও করতে পারে নাই। তাদের খেয়ালি পোলাও ছিল যে এই নবী তাওরাত এবং ইঞ্জিল কিতাবের বর্ণিত সর্বশ্রেষ্ঠ নবীও ইসরায়েলি গোষ্ঠীতে জন্মগ্রহণ করবেন, ইহুদি খ্রিস্টানের বংশে জন্মগ্রহণ করবেন, এটা ছিল তাদের খেয়ালি পোলাও, এটা ছিল তাদের কল্পনা কল্পনা। কিন্তু শেষ পর্যন্ত যখন ইনি তাদের বংশে জন্মগ্রহণ করলেন না, ঈসা হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করলেন, তাওরাত এবং ইঞ্জিল কিতাবের বিবরণ এত সুস্পষ্ট ছিল, তিনিকে দেখা মাত্র তারা চিনতে পারত ইনি তাওরাত এবং ইঞ্জিল কিতাবের বর্ণিত আখিরি জামানার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন এত পরিষ্কারভাবে তারা চিনতে পারত, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, একটা ছেলে তার পিতার হাতে লালিত পালিত হইলে এই ছেলেটাকে তার পিতার চিনতে যেমন কোন রকমের অসুবিধা হয় না, ইহুদি এবং খ্রিস্টানেরা তাওরাত এবং ইঞ্জিল কিতাবের সুস্পষ্ট বিবরণের আলোকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র তারা তেমনিভাবে চিনতে কোন রকমের অসুবিধা হইত না। কিন্তু কেন তিনি তাদের গোষ্ঠীতে জন্ম না হইয়া ইসমাইল আলাইহিসসালামের আওলাদে জন্মগ্রহণ করলেন, এই কথার উপর ভিত্তি করে গোষ্ঠীগত জিদের কারণে তারা সিদ্ধান্ত নিল এই সুপরিচিত প্রতিশ্রুত তাওরাতের প্রতিশ্রুত ইঞ্জিলের প্রতিশ্রুত বাইবেলের প্রতিশ্রুত নবীকে তারা মানবে না, এটা তারা সিদ্ধান্ত নিল, না চিনার কারণে না গোষ্ঠীগত জিদের কারণে। এই জিদ আগে পর্যন্ত কাজ করতেছে, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু নয়, ইহুদি খ্রিস্টান তোমাদের চিরশত্রু। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করো হে আমার উম্মত মুসলমানেরা। ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু ন্যায় সঙ্গতভাবে না অন্যায় জিদের কারণে, অন্যায় জিদের কারণে। কেন তাদের সেই আসান্বিত নবী তাদের গোষ্ঠীতে জন্মগ্রহণ না করে ইসমাইলের বংশে জন্মগ্রহণ করলেন? এই জিদের কারণে তারা মুহাম্মাদুর রাসূলের দুশ্মন এবং মুহাম্মাদুর রাসূলের উম্মত মুসলমানের দুশ্মন। হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন তরুণ বয়সের হলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন নূহ পয়গম্বরের বন্যার সময় কাবাগর যে বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেই কাবাগরকে নূতনভাবে নির্মাণ করার জন্য আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম একমাত্র ছেলে ইসমাইল, ইসহাক আলাইহিসসালামের জন্মগ্রহণের আগের ঘটনা, ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলে জন্মের আগে একমাত্র ছেলে ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের যুগের বিধ্বস্ত কাবাগরকে নূতনভাবে নির্মাণ করলেন। নির্মাণ কাজ সমাপ্ত করার পর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতগুলি দোয়া করেছিলেন, সেই দোয়াগুলির বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে এবং পূর্ববর্তী আরো কয়েক আয়াত জুড়ে। সেই আয়াতগুলিতে আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের ইতিহাস যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাগরের নির্মাণ কাজ সমাপ্ত করার পর আল্লাহর কাছে বলতেছিলেন হে আল্লাহ আমরা পিতা পুত্র দুজনের দ্বারা নির্মিত কাবাগর খানাকে কবুল করো, কাবাগরের যে খেদমতটুকু আমরা করেছি নির্মাণ কাজ সমাপ্ত করেছি এটা তুমি গ্রহণ করো মঞ্জুর করো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখেছেন আপনি যতই নিষ্ঠার সাথে দিনের কোনো কাজ করেন না কেন আল্লাহর কোন বিধান পালন করেন না কেন? আল্লাহ যদি দয়া করে তা কবুল না করেন তাহলে আপনার এই কাজের কোনো ফল হবে না। সুতরাং আমি দিনের এইটুকু কাজ করেছি, এর দ্বারা আমাদের বড়াই করার কিছু নাই। দিনের কাজ নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সম্পন্ন করার পরও অনুনয় বিনয় করে আল্লাহর কাছে আবেদন করতে হবে, আল্লাহ তোমার দিনের যে খেদমতটুকু আমার দ্বারা করিয়েছ দয়া করে তা তুমি কবুল করো, মঞ্জুর করো। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবাগর নির্মাণ কাজ সমাপ্ত করার পর আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করলেন, আমাদের এই নির্মাণ কাজটা তুমি কবুল করো, মঞ্জুর করো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আরো দোয়া করলেন তারা দুজন, হে আল্লাহ, আমি ইব্রাহিমকে আর আমার ছেলে ইসমাইলকে মুসলিম হিসাবে কবুল কর। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হল আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণকারী। আমরা দুজন যেন জীবনের সকল কাজের বেলায় তোমার দরবারে আত্মসমর্পণ করেছিলি। তোমার কথায় কথা, আমাদের কথায় কথা নয়। তোমার মতে মত, আমাদের মতে মত নয়। তোমার পথে পথ, আমাদের পথে পথ নয়। এই কথার স্বীকৃতি দেওয়ার নাম ইসলাম। যারা স্বীকৃতি দিতে পারল তাদের নাম মুসলিম, তাদের নাম মুসলমান। কথাটা সঠিকভাবে উপলব্ধি করার জন্য আগে একবার আমরা নিজেদের পরিচিতিটা পেশ করি, আমরা কি মুসলমান? আপনারা যারা বসা আছেন আপনারা সবাই মুসলমান। মুসলমান মুসলিম শব্দ থেকে উদ্ভূত। ফার্সি ভাষায় আলিফ নুন অতিরিক্ত করে বহুবচন করা হয়, মুসলিম এর মধ্যে আলিফ নুন অতিরিক্ত করে মুসলমান করা হয়েছে। এটা ফার্সি ভাষার পদ্ধতিতে গঠিত মুসলমান শব্দটা। আসলে আরবিতে এক বচনে মুসলিম আর বহু বচনে মুসলিমুন মুসলিমিন। মুসলিম অর্থ একজন মুসলমান, মুসলিমুন বা মুসলিমিন অর্থ বহু মুসলমান। আমরা সবাই মুসলমান কিনা, এর এক বচন কি মুসলিম? মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি? আত্মসমর্পণকারী। কার দরবারে? আল্লাহর দরবারে। আত্মসমর্পণের মর্ম কি? তোমার কথায় কথা, আমার কথায় কথা নয়। হে আল্লাহ তোমার মতে মত, আমার মতে মত নয়। হে আল্লাহ তোমার পথে পথ, আমার পথে পথ নয়। এইটা স্বীকার করার নাম ইসলাম, স্বীকার করনেওয়ালার নাম মুসলিম, স্বীকার করনেওয়ালার নাম মুসলমান। এই জন্য আল্লাহর কোন অলি বলেন মুসলমানি বুয়াদ্দার দান্নাহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে হাজাদাদান। আত্মসমর্পণ করার নাম মুসলমানি। যে আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করতে পারে সে আল্লাহর কাছে মুসলমান হিসেবে স্বীকৃতি লাভ করতে পারে। যে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে, হে আল্লাহ আমার জীবনের কোনো কাজ আমার মতে হবে না, আমার জীবনের সকল কাজ তোমার মতে হবে, এই কথার ঘোষণা যেই ব্যক্তি দিতে পারে সেই ব্যক্তি সত্যিকারের মুসলমান হতে পারে। কথা বুঝে থাকলে আমার আপনারা একটু দয়া করে বলুন তো। আমরা এখানে যারা বসা আছি আমাদের জীবনের সকল কাজই কি আমরা আল্লাহর মতে করি, না অনেক কাজ নিজের মতেও করি? যখন অনেক কাজ আমি আল্লাহর মতে না করে নিজের মতে করে ফেলি তখনও আমি খাঁটি মুসলমান থাকি না বেজাল মুসলমান হয়ে যাই? মুসলমানদের এই সমস্ত বেজাল থেকে মুক্ত করে আবারও খাঁটি মুসলমান হওয়ার পথ নির্দেশনা দেওয়ার জন্যই ইসলামী সম্মেলনের আয়োজন। কথা বুঝতে পারছেন কিনা দেখে, বুঝে থাকলে বলুন তো ইসলামী সম্মেলনের দরকার আছে। কিসের দরকার? আমরা যেন বেদাল মুসলমান না থাকি, আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি, আমাদের জীবনের কোন কাজই যেন আমরা নিজের মতে না করি, জীবনের সকল কাজ যেন আল্লাহর মতে করতে পারি, সেই শিক্ষা গ্রহণের জন্য, সেই দীক্ষা গ্রহণের জন্য, সেই সবক গ্রহণের জন্য ইসলামী সম্মেলনের আয়োজন। এই সবকটার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল ইসলামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজালনা মুসলিমাইনি লাক, মুসলিমাইনি দ্বিবচন, আরবি ভাষায় বচন একটা বেশি আছে, বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন বহু বচন, একের বেলায় এক বচন, একের অধিকের বেলায় বহু বচন, ইংরেজিতেও বচন দুই প্রকার, নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরেল নাম্বার, একের বেলায় সিঙ্গুলার নাম্বার, একের অধিকের বেলায় প্লুরেল নাম্বার, কিন্তু আরবিতে বচন তিন প্রকার, একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বিবচন, দুইয়ের অধিকের বেলায় বহু বচন। ইব্রাহিম ইসমাইল তারা দুইজন দুইজন ছিলেন, এই জন্য তারা মুসলিম শব্দটাকে দ্বিবচনে ব্যবহার করেছেন, রব্বানা ওয়াজালনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলকে মুসলিম হিসাবে কবুল করো। আল্লাহ এমন কবুল করা করলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, নির্দেশও নয়, ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি নির্দেশ নয়, ইব্রাহিম ইসলাম স্বপ্নে দেখলেন আল্লাহ বলতেছেন তোমার ছেলেকে কুরবানি দিও। স্বপ্নে দেখলে তো একজনে এটাকে ভিন্নভাবেও ব্যাখ্যা করতে পারে, কিন্তু সমস্ত নবীগণের জানা ছিল, নবীগণের স্বপ্ন কখনো শয়তান দেখাইতে পারে না, নবীগণ যা স্বপ্নে দেখেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, নবীগণের স্বপ্ন শতকরা একশো ভাগ সত্য, উম্মতের স্বপ্ন সবগুলি সত্য নয়, কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, আবার কোন স্বপ্ন উম্মতকে শয়তানেও দেখাইয়া ফেলে, আবার কোন স্বপ্ন উম্মতে কল্পনার ভিত্তিতেও দেখে থাকে, কল্পনার ভিত্তিতে উম্মতে যে স্বপ্ন দেখে এটাকে কাল্পনিক স্বপ্ন বলা হয়, শয়তান যে স্বপ্ন দেখাইয়া থাকে এটাকে শয়তানি স্বপ্ন বলা হয়, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় ওইটাকে রহমানি স্বপ্ন বলা হয়। আপনি যে স্বপ্নটা দেখলেন এটা কোন পর্যায়ে পড়লো আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না, এই জন্য বিজ্ঞ আলেম দিনদার পরহেজগার এবং স্বপ্ন তত্ত্ববিদের মাধ্যমে আপনার সব স্বপ্নের ব্যাখ্যা নিতে হয়, কিন্তু নবীগণের স্বপ্ন যেহেতু শতকরা একশো বার ওই আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, এই জন্য এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ইব্রাহিম আল ইসলাম যখন স্বপ্নে দেখলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে ইসমাইলকে কুরবানি করো, সঠিকভাবে বুঝতে পারলেন, নিঃসন্দেহে বুঝতে পারলেন এটা আল্লাহর নির্দেশ, হযরত ইব্রাহিম আল ইসলাম ছেলে ইসমাইলকে জবাই করার জন্য তৈয়ার হয়ে গেলেন। জবাই করার আগে জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়্যা ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় ছেলে ইসমাইল, স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে তোমাকে জবাই করার জন্য, তোমাকে কুরবানি করার জন্য, বাবা তোমার মতামত কি? কোরআনের ব্যাখ্যাকারীগণ লেখেন আল্লাহর পক্ষ থেকে পিতা নির্দেশিত হয়েছেন ছেলেকে জবাই করার জন্য, সেখানে আবার পুত্রের মতামত জিজ্ঞেস করেন কেন? অমত করলে আল্লাহর নির্দেশ পালন করবেন না, সেজন্য নয়, বরং পুত্রকে পরীক্ষা করার জন্য, আমি পিতা হইয়া যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাকে জবাই করতে রাজি আছি, তুমি আমার পুত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবাই হতে রাজি আছো কিনা, পুত্রের অন্তর পরীক্ষা করার জন্য পিতা ইব্রাহিম পুত্র ইসমাইলকে জিজ্ঞেস করলেন তোমার মতামত কি? ইসমাইল জবাব দিলেন আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি হাসি মুখে আল্লাহর পথে জবাই হতে রাজি আছি। ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, যখন তারা দুজন পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, পিতা ও পুত্রকে জবাই করতে রাজি, পুত্র পিতার হাতে জবাই হতে রাজি, তাদের নিজস্ব মতে না আল্লাহর মতে? এই আল্লাহর এই মতটা গ্রহণ করা অত্যন্ত সহজ ছিল না কঠিন অগ্নি পরীক্ষা ছিল? এবার বুঝেন ইসলাম কাকে বলে, পিতা হইয়া পুত্র জবাই করতে হবে যদি আল্লাহ নির্দেশ করেন, পুত্র হইয়া পিতার হাতে জবাই হতে হবে যদি আল্লাহ নির্দেশ করেন, সেখানেও আমার মত চালাবো না, সেখানেও আমি আল্লাহর মতকে প্রাধান্য দেব, এইরকম মনোভাব পোষণ করা, এইরকম বিশ্বাসে বিশ্বাসী হওয়া, এর নাম ইসলাম। যে বিশ্বাসী হতে পারে তার নাম মুসলমান। আমাদের যুগের মুসলমানই তো বড় সহজ ব্যাপার। আমার খাওয়াও ঠিক আছে, আমার মুসলমানিও ঠিক আছে, আমার গাঁজা করিও ঠিক আছে, আমার মুসলমানিও ঠিক আছে, আমার সুদ করিও ঠিক আছে, আমার মুসলমানিও ঠিক আছে, আমার গুস করিও ঠিক আছে, আমার মুসলমানিও ঠিক আছে, আমার দায়ুসিও ঠিক আছে, আমার মুসলমানিও ঠিক আছে। এইটা হইল আমাদের আমাদের ইসলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম হইল কত কঠিন। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজন যখন আত্মসমর্পণ করলেন, সত্যিকারের মুসলিম হিসাবে পরিচয় দিলেন, পিতা হয়ে পুত্রকে জবাই করতে রাজি হয়ে গেলেন, পুত্র হয়ে পিতার হাতে জবাই হতে রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আমি তাদেরকে সন্তুষ্টির ঘোষণা দিলাম, নাদাইনাহু আইয়া ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে ইসমাইলকে শুয়াইয়া গলায় যখন ছুরি চালাইয়া দিলেন, বহু চেষ্টা প্রচেষ্টা করার পরও ছুরি হাতের সুরা যখন পুত্রের গলা কাটতেছিল না, পুত্র সুরার নিচের থেকে বাবাকে পরামর্শ দিতেছেন, বাবা সুরাটা আমার গলা কাটতেছে না, যে কারণে আপনিও আল্লাহর আদেশ পালন করতে পারতেছেন না, আমিও আল্লাহর আদেশ পালন করতে পারতেছি না, আপনিও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারতেছেন না, আমিও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারতেছি না। সুরার অগ্রভাগ সরু তাকে, বেশি ধারালু তাকে, সুরার অগ্রভাগটা আমার গলায় লাগিয়ে খুব জোরে হাতলে ধরে চাপ দিন, যেন অতি সহজে গলা কাটতে পারে, যেন আমরা দুজন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। পুত্রের পরামর্শ মোতাবেক ইব্রাহিম পয়গাম্বর সুরার অগ্রভাগ ছেলের গলায় লাগিয়ে কাঠের হাতলে ধরে এমন জোরে চাপ দিলেন, সুরা কাঠের হাতলের ভিতরে ঢুকা শুরু করলো, অগ্রভাগ গলার পুত্রের গলার ভিতরে ঢুকল। এই অবস্থায় অত্যন্ত বিরক্ত হয়ে হযরত ইব্রাহিম পয়গাম্বর হাতের ছুরা নিক্ষেপ করে ফেলে দিলেন। এত ধারালো ছুরা ছিল, একটা পাথরের উপর পর করে পাথরটাকে কেটে দুই টুকরা করে দিল। আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে ছুরার জবান খুলে গেল, আল্লাহ ওই ছুরিকে বাক শক্তি দান করে দিলেন। ছুরি বলে ও ইব্রাহিম, আমার প্রতি রাগ করবেন না, যে আল্লাহ আপনাকে একবার আদেশ করেছেন ছেলের গলা কাটার জন্য, সে আল্লাহ আমাকে 70 বার নিষেধ করেছেন না কাটার জন্য। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়া বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন নাদাইনাহু আইয়া ইব্রাহিম। তারা দুজন যখন পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, এর নাম ইসলাম। আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম ইসলাম। আমি নামাজের বেলায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, রোজার বেলায় নয়, রোজার বেলায় আত্মসমর্পণ করি, মদের বেলায় নয়, মদের বেলায় আত্মসমর্পণ করি, সুদের বেলায় নয়, সুদের বেলায় আত্মসমর্পণ করি, পর্দার বেলায় নয়। এইগুলি হাঁটি ইসলাম না বেজাল ইসলাম? এই ধরনের ইসলাম যারা পালন করে তারা খাঁটি মুসলমান না বেজাল মুসলমান? মুসলমানকে বেজাল মুক্ত করে খাঁটি মুসলমান বানাবার জন্যই ইসলামের আলোচনা লাগে, ইসলামকে বোঝা লাগে, ইসলামকে চর্চা করা লাগে। আল্লাহ বলেন তারা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, যে কারণে আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম আমার পক্ষ থেকে তোমার আদেশ পালন করার যা কিছু করার ছিল তুমি সব কিছু করে ফেলেছ, ছেলের গলা কাটার চেষ্টায় তোমার পক্ষ থেকে কোনো ত্রুটি হয় নাই। আপনারা কি বলেন, ছেলের গলা কাটার চেষ্টায় পিতা পুত্রের পক্ষ থেকে কোনো ত্রুটি হয়েছে? তাহলে আমি তোমাদের কাছে যা কিছু চেয়েছিলাম আমি সব পেয়ে গেলাম, এবার আমি সন্তুষ্ট হয়ে ঘোষণা দিলাম তোমার ছেলের গলা আর কাটতে হবে না, তোমার ছেলের রক্ত আমার উদ্দেশ্য ছিল না, তোমার ছেলের গলা কাটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমাদের আত্মসমর্পণের পরীক্ষা করা, আমার উদ্দেশ্য ছিল তোমাদের ইসলাম পরীক্ষা করা। আল্লাহর উদ্দেশ্য ছিল তাদের কি পরীক্ষা করা? ইসলাম পরীক্ষা করা। পরিপূর্ণ আত্মসমর্পণকারী কিনা, যে পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল। বুঝে থাকলে আপনারা বলুন, আল্লাহ তাদেরকে যে ইসলামের পরীক্ষা করলেন, এই পরীক্ষায় তারা দুজন পাশ করলেন না ফেল করলেন? এই জন্য আল্লাহ বলেন, বেহেশ থেকে দুম্বা পাঠালাম, এখন আর ছেলের গলা কাটতে হবে না, আনুষ্ঠানিকতা রক্ষা করো দুম্বা জবাই করার মাধ্যমে। শেষ পর্যন্ত আল্লাহ প্রেরিত বেহেস্তি দুম্বা দোবাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা রক্ষা করা হল। আমাদেরকেও যদি আল্লাহ এইরকম ছেলে দোবাইয়ের কুরবানির আদেশ দিতেন, আমরা সবাই মুসলমান থাকতে পারতাম। ছেলে দোবাইয়ের আদেশ দিলে মুসলমান, সত্যিকারের মুসলমান থাকতে পারবো, দূরের কথা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, সাম্মিনু দহায়াকুম হে আমার উম্মত মুসলমানেরা, সাধ্য মতো মোটা তাজা বলিষ্ঠ সুন্দর মূল্যবান জানোয়ার কুরবানি দাও, এই কুরবানির জন্তুটা তোমার কঠিন হাসরের দিনে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে দার, আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার, 30,000 বছরের রাস্তা লম্বা পুলসি রাতের পুল পার হওয়ার সময় তোমার বাহনের কাজে আসবে। চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে দাঁড়াল, আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার, 30,000 বছরের রাস্তা লম্বা পুলসিরাতের পুল পার হওয়ার সময় এই কুরবানির জন্তুটা তোমার বাহনের কাজে আসবে। সুতরাং মোটা তাজা শক্তিশালী বলিষ্ঠ জানোয়ার কুরবানি দাও। আমরা কি এতটুকু পরীক্ষাতে সবাই ভাস করি না? কোন রকম দায় সারা গোছের কুরবানি করি, কোন রকম দায় সারা গোছের কুরবানি করি। বিশ্বাস করবেন আপনারা, একদিন একজন কৃষক আমাকে বলে, হুজুর আমার একটা বলদ ছিল, বহুদিন যাবত এই বলদটার দ্বারা আমি হাল চাষ করি, গত বছর থেকে এই বলদটা অত্যন্ত বুড়ো হয়ে গেছে, আর হাল চাষ করা যায় না, ভালো রকম ঘাসও খাইতে পারে না, রীতিমতে চলাফেরা করতে পারে না। এই বছর মনে করছি যেহেতু হাল চাষও চলে না, ঘাসও খাইতে পারে না, চলতেও পারে না, আমার বহু উপকার করেছে জীবনে, সুতরাং এই বলদটা আমি আল্লাহর নামে দিয়া দিব। আমি বললেন কি করব, বলে আগামী ঈদে কুরবানি দিয়া দিব। কেমন জিনিসটা আল্লাহর নামে দিল, কথাটা বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমাদের বাংলাদেশে 500 টাকার চেয়ে বড় কোনো নোট নাই, না আছে? 500 টাকার বড় কোনো নোট নাই। এক ব্যক্তি তার 500 টাকার একটা ঝকঝকে নতুন একটা নোট বড় মহব্বত করে ট্যাঙ্কের মধ্যে সাবধানে রাখল, দীর্ঘদিন ট্যাঙ্কে লোহার ট্যাঙ্কে থাকার কারণে ট্যাঙ্কের মরিচিকা ওই 500 টাকার ঝকঝকে নোটটাকে খেয়ে ঝাঁঝরা করে দিল, জালের মতো হয়ে গেল। কোনো দোকানদার আর এই নোটটা রাখতে রাজি না। নোটটা মূল্যবান ছিল কিনা, এখন মূল্যবান রইল না, অচল হয়ে গেল। এই অচল নোটটা নিয়ে তার বন্ধুর কাছে গিয়া বলল, বন্ধু আমার বড় মহব্বতের একটা নোট ছিল, অচল হয়ে গেছে, আর কোনো দোকানদার নিতে চায় না, মহব্বতের নোটটা আমার ফেলতেও মনে চায় না, এই জন্য মনে করেছি আমার মহব্বতের টাকাটা মহব্বতের দুস্থকে দান করে দেব। আপনার দুস্থ কি হরিমান খুশি হবে? এই দুস্থ যে হরিমান খুশি হবে, আপনার যেই গরু বহুদিন পর্যন্ত হাল চাষ করেছেন, এখন আর হাল চাষ করতে পারেন না, এখন আর গরু গাড়ি টানাতে পারেন না, এখন আর কোনো কাজে লাগাতে পারেন না, এখন আর সে ঘাস রীতিমতো ঘাস খাইতে পারে না, এখন আর চলতে পারে না, এই মহব্বতের বলদটা আল্লাহর নামে দিয়ে দিলে আল্লাহর কাছে ঠিক সেই পরিমাণ কবুল হবে। ঘটনা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কি আমাদেরকে ইব্রাহিম পয়গম্বরের মতো পুত্র কুরবানির মতো কঠিন পরীক্ষা দিয়েছেন, না বলদ কুরবানির মতো সহজ পরীক্ষা দিয়েছেন? এত সহজ পরীক্ষায় যদি আমরা ফেল করি, পুত্র কুরবানির মতো কঠিন পরীক্ষা দিলে আমরা কি পাশ করতে পারতাম? এই জন্য আমাদের মুসলমানি কাকে বলে ভালো রকম বোঝা দরকার। এই জন্য আল্লাহর ওলি বলেন, মুসলমানি বুয়াদগার দান হাদান এমা এনা এনানে খুদ বাদস্তে হাজাদাদান, আত্মসমর্পণ করার নাম মুসলমানি। আমার মতে মত নয়, আল্লাহর মতে মত, আমার কথায় কথা নয়, আল্লাহর কথায় কথা। এই জিনিসটা যারা মনে প্রাণে গ্রহণ করতে পারে তাদের নাম মুসলমান। আল্লাহ বলেন, তারা দুজন যখন পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসাবে প্রমাণ দিলেন, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুত্র জবাইয়ের কঠিন পরীক্ষা থেকে নিষ্কৃতি দিয়ে দুম্বা জবাইয়ের বিকল্প ব্যবস্থা দান করলাম। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজালনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক, হে আল্লাহ, আমি ইব্রাহিমকে মুসলিম হিসাবে কবুল করো, আমার ছেলে ইসমাইলকে মুসলিম হিসাবে কবুল করো। তারা কত বড় মুসলিম ছিলেন এই কুরবানির ইতিহাসের সামান্য অংশ থেকে আপনাদের কিছু ধারণা সৃষ্টি হয়েছে? তারা কত মজবুত মুসলমান ছিলেন, না আমাদের মতো নরবরে মুসলমান ছিলেন। ঘটনা বুঝে থাকলে বলুন, ইব্রাহিম পায়গম্বর, ইসমাইল পায়গম্বর আমাদের মতো নরবরে মুসলমান ছিলেন না অত্যন্ত মজবুত মুসলমান ছিলেন? আমরা মজবুত মুসলমান না নরবরে মুসলমান?